স্বপ্নে যে মনটা আমার, যেদিকে দেখি শুধু পাই যে তোমার, উড়ে গেল স্বপ্নে যে মনটা আমার, যেদিকে দেখি শুধু পাই যে তোমায়, হারিয়ে যায় আর খুঁজে বেড়াই, প্রিয়া তোরে বিন জিয়া যায় না, তুমি থাকো পাশে আর চলো সাথে, প্রিয়া তোরে বিন জিয়া যায় না। লাগে যে এই পথ চেনা, যখন সাথে না থাকো সঙ্গী, বুঝিনি তোকে হারিয়ে, সোনার খাঁচায় আমি বন্দি, তোকে ছাড়া হাসি খুশি থাকি না এখন, শুধু একবার কাছে সব ভুল ভাবনা আমি মুছে যে দেব, একবার পাশে তোমায়, তোকে নিয়ে জীবনের কত কাহিনী, ও আমার সুরের তুই রাগিনী, ও তোকে নিয়ে জীবনের কত কাহিনী, খুঁজে বেড়াই প্রিয়া তোরে বিন জিয়া যায় না, তুমি থাকো পাশে আর চলো সাথে, প্রিয়া তোরে বিন জিয়া যায় না। পারি না দূরে গো থাকতে, তোকে ছাড়া আমি দিশাহারা, শুধু চাই ভালোবাসতে, তোর খোঁজে এসেছি কিনারায়, একবার তুই চোখ মেলে দেখ, হতে চাই আমি তোর সঙ্গী, এই প্রেম সাগরে ভেসে যেতে চাই, স্বপ্ন বুনে রঙিন, তোকে ছাড়া আর মন কিছু চায় না, আমার দয়ে যে তুই কামনা, তোকে ছাড়া খুঁজে বেড়াই প্রিয়া তোরে বিন জিয়া যায় না, তুমি থাকো পাশে আর চলো সাথে, প্রিয়া তোরে বিন জিয়া যায় না।